গোলাপ সুপানে পানে নরগস হম ফসড় গিলারি দাগুনা নরগস হম ফসড় গিলারি দাগুনা দর পাতে ইমারত শো গাজিয়ানো দর না গাড়ি খিদমত না গাজিয়ানো দর না গাড়ি খিদমত না গোলাপ শো পানে পানে নরগস হম ফসড় গিলারি দাগুনা নরগস হম ফসড় গিলারি দাগুনা দর পাতে ইমারত শো গাজিয়ানো দর না গাড়ি খিদমত না গাজিয়ানো দর না গাড়ি খিদমত না মুল্লা উমর কলাড়ু রা পাতি দলওয়ড় আজম অনজুর দাই রা পাতি দলওয়ড় আজম অনজুর দাই কিয়া মনসুর শাহিদ শু জুড় কড়াই হর ইয়া গাজী মনসুর দাই জুড় কড়াই হর ইয়া গাজী মনসুর দাই তর সুচি শৈতানানুই রওয়ান ববি দস্তুর কারওয়ানুনা রওয়ান ববি দস্তুর কারওয়ানুনা গোলাপ সুপানে পানে নরগস হম ফসড় গিলারি দাগুনা নরগস হম ফসড় গিলারি দাগুনা দর পাতে ইমারত শো গাজিয়ানো দর না গাড়ি খিদমত না গাজিয়ানো দর না গাড়ি খিদমত না মনসুর মিলি আতল দশন হরিয়া পাড়া বিশ্ব জাদাই দশন হরিয়া পাড়া বিশ্ব জাদাই নকশ দফত হাতু ই জুড় দরঙ্গিন শাহাদত দাই ই জুড় দরঙ্গিন শাহাদত দাই গাজিয়ানো মায়ুস না শাই রাউড়ি বদ মনসুর বিনে রঙ্গুনা রাউড়ি বদ মনসুর বিনে রঙ্গুনা গোলাপ সুপানে পানে নরগস হম ফসড় গিলারি দাগুনা নরগস হম ফসড় গিলারি দাগুনা দর পাতে ইমারত শো গাজিয়ানো দর না গাড়ি খিদমত না গাজিয়ানো দর না গাড়ি খিদমত না জুরআত দে উমরি ও গায়রত দে খালিদ বিন ওয়ালিদ গায়রত দে খালিদ বিন ওয়ালিদ আহত আহত নারু কি তা খড় দ বিলাল সাহেব তকলিদ দাই তা খড় দ বিলাল সাহেব তকলিদ দাই বিসাল দ ফতহে ফতহে ফেরাক দ গায়রত জুড়ল ব্রুজুনা ফেরাক দ গায়রত জুড়ল ব্রুজুনা গোলাপ সুপানে পানে নরগস হম ফসড় গিলারি দাগুনা নরগস হম ফসড় গিলারি দাগুনা দ در پات امارات شو غازیانو در نغواڑی خدمتنا غازیانو در نغواڑی خدمتنا خفا نشی امیر دستا قفلی نور گلندی شوی دستا قفلی نور گلندی غازیان دی منصور یان شول مستوری پیغلی وڑ ملالی شوی مستوری پیغلی وڑ ملالی شوی هلمن غرزم غرزم دی آمو سند مستی وحی موجونا آمو سند مستی وحی موجونا گلاب شو پانے پانے نرگس ہم پزڑ گلری داغونا نرگس ہم پزڑ گلری داغونا در پاتی امارات شو غازیانو در نغواڑی خدمتونا غازیانو در نغواڑی خدمتونا اغیار دی ٹول خبر شید نوی رہبر ہمش سیاست دی دنوی رہبر ہمش سیاست دی عالم د نظامی دور کڑ مو پسر مال بیعت دی ور کڑ مو پسر مال بیعت دی سجاد ترنم کڑا دورور پہی می داد زل دردنا دورور پہی می داد زل دردنا گلاب شو پانے پانے نرگس ہم پزڑ گلری داغنا نرگس ہم پزڑ گلری داغنا در پاتی امارات شو غازیانو در نغواڑی خدمتنا غازیانو در نغواڑی خدمتنا در پاتی امارات شو غازیانو در نغواڑی خدمتنا غازیانو در نغواڑی خدمتنا غازیانو در نغواڑی خدمتنا غازیانو در